স্বীকার করতে বাধ্য হবে আয়েশার চরিত্র ভালো, যেহেতু নবী আয়েশারে সবচেয়ে বেশি পছন্দ করতেন। এত সহজ সরল যুক্তির মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রদের পবিত্র ছিল এই কথাটা প্রমাণ করেছে। মুনাফিকদের একটা মাসলা ছিল, একদল মুসলমানদের আরেকদল মুসলমানের বিরুদ্ধে খেপাইয়া তোলা, আর একটা মাসলা ছিল নবীর বিবির চরিত্রে কলঙ্ক লেপন করা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই যুদ্ধের ঘটনা হয়েছে, দুটা কাম করছে, দুটা কাম করছে, নি দুটো কাম কাম করছে, কারণ এর মরণের আর বেশি বাকি নাই। গজবে ফিরিস্তায় ধরার টাইম খাতেই যাইছে, খালি পাপ না করার মরণের আগে আগে বলিয়ে তো একটা যুদ্ধের ঘটনার মধ্যে দুটা কাণ্ড সে ঘটাইছে, একদল মুসলমান দিয়ে আরেকদল মুসলমানের বিরুদ্ধে খেপাইয়া তুলছে, আর নবীর বিবির চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপন করেছে। আমি সেদিন বলেছি যখন রসুল ঘর থেকে বাড়াইলে মদিনার অলিতে গলিতে মানুষের মুখে শুধু এই চর্চা উনন, আয়েশা কেনে আরেক বেটার লগে এক আইল, আয়েশা কেনে আরেক বেটার লগে এক আইল, হযরত আলী রে কেন আলী কিতা করতাম আয়েশার বেটার, আলী এখন নবী, আয়েশার চরিত্র বালা না খারাপ, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। আমি শুধু অতখান হইতাম চাই আপনার লাগে বিবির অভাব আছেন কথাটা কিতা বুঝেন আপনারা। আয়েশার চরিত্র সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না, আমি শুধু বলতে চাই যার চরিত্র সম্পর্কে হতা উঠে গেছে তা সারা আপনার লাগে আর বিবির অভাব হইবনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বাবার বাড়ি হারাই দিই, তোমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত মীমাংসা না হওয়া পর্যন্ত, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তুমি তোমার বাহে বাড়ি থাকো। এই সময়ের ভিতরে বা আয়েশার বাবার বাড়ি তোরে ভাই রসুলে দেখাইছে তোমরা লীলা কেমন কাই হাতি কু। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অন্য সময় যদি আল্লাহ রসুলকে ওরে জিগাইতা তান বাবার বাড়ি ওরে শ্বশুর বাড়ি ওরে যদি জিগাইতা কইতা আমরা আমার আয়েশা কেমন আছে, আর এই ঘটনার পরে আল্লাহ রসুল বলবেন তোমরা আয়েশা কেমন, রসুলের মনের ভাবের মধ্যে পরিবর্তন ঘটছে নেমে গেছে না, এই মুনাফিকের কাম, এই মুনাফিকে এটা ঘটাইছে। পরে যখন আল্লাহ সূরা নূর নাযিল ফিরে আসে চরিত্র পবিত্র সাব্যস্ত করে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে আয়েশাকে বললেন আয়েশা যাও রসুলের কাছে, রসুল দিকে খুশি হলো, কেন আমি কি লাগাই খুশি হতাম, আমি তাকে আমি আমি তাকে সন্দেহ করছিলাম না, কিনা তাই না আমার সন্দেহ করতো, আমি তাহলে গিয়ে মাথায় জানতাম মাথাইয়া তাই না মানে মাথাইয়া তাই কইবা যে আমি তোমার সন্দেহ করছিলাম না, তবে আমি একটা দ্বিধা সংকটে করছিলাম, এখন আমার মন পরিষ্কার হয়েছে তোমার কোনো দোষ নাই, তাই না মানে বলছি আমি তাহলে কিনা কইতাম। আসিয়া তা আল্লাহ রসুল গেলা তান বাড়ি গিয়া কইলা তোমার কোনো দোষ নাই সাব্যস্ত হয়েছে কোরআনের আয়াত নাকি, এই আয়সারে বর্তমান ইরানের ক্ষমতাসীন শিয়ারা বলে চরিত্রহীন আছে, এটা মুনাফিকরা এটা করাইছে। আমি শুধু আপনাদেরকে এই ধারণাতে দিতে চাই মুনাফিকরা মুসলমান সমাজের কি ঘটায়, এই ঘটাইছে মুনাফিকরা মুসলমান সমাজের মধ্যে শিয়া নামে একটা সম্প্রদায়ের জনন দিয়েছে মুনাফিকের দল। আর মুনাফিকদের আর তৃতীয় নম্বর চরিত্র হইল রসুলের দ্বারা নিজের হাতে করে ফাক্কা মুমিন বানাইয়া দিচ্ছেন, এরা বেশি সাব্যস্ত করে দেওয়া, অমুক সাহাবির অমুক দোষ, অমুক সাহাবির অমুক দোষ, তমুক সাহাবির তমুক দোষ, ছাত্র রাজনীতি রসুল সাহাবারা তো রসুলের ছাত্র নাকি তখন যাবে, আমরাও রসুলের ছাত্র কিন্তু আমরা হইলাম ইনডাইরেক্ট, সাহাবায়ে কেরাম রসুলের ছাত্র ডাইরেক্ট, ইনডাইরেক্ট ছাত্রর সাথে উস্তাদের কানেকশন বেশি থাকে না ডাইরেক্ট ছাত্রর সাথে কানেকশন বেশি থাকে, ডাইরেক্ট ছাত্রের আগে যদি দোষী সাব্যস্ত হয়ে যাওয়া যায় উস্তাদ সম্পর্কে আর মন্তব্য করা যাচ্ছে না, অটোমেটিক প্রমাণ হইয়া যাবে উস্তাদ বাবা নয়। দেখেন মুনাফিকের চক্রান্ত কত গভীর, কোন উস্তাদের ডাইরেক্ট ছাত্রের আগে যদি দোষী সাব্যস্ত করে দেওয়া যায় উস্তাদ সম্পর্কে আর পরিষ্কার রাখায় কোন মন্তব্যের দরকার পড়ে না, অটোমেটিক প্রমাণ হইয়া যায় উস্তাদ যোগ্য নয়। এই গভীর চক্রান্ত নিয়ে মুনাফিকেরা তৃতীয় নম্বরে যে চক্রান্তটা মুসলমান সমাজে করছে সেটা হল রসুলের সাহাবায়ে কেরামদেরকে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্ন রকমের ফন্দি ফিকির আর অজুহাত উত্থাপন করেছে। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মুনাফিকদের একটা চরিত্র হইল এরা যখন ঘোয়াওয়ার, তোমরা ইমান আল্লাহ কাছে গ্রহণযোগ্য সাব্যস্ত হওয়ার জন্য আমার নবী সাহাবীরা যে লাহান ইমান আনছে ইলাহান ইমান আনতে হইবে। আরেকজনের ইমানকে যদি ইমানের অনুকরণে যদি আমার ইমান আনতে হয় তাহলে আমার ইমানের সঠিকতা গাছে এর জন্য ওই লোকের ইমানটা মাপটা কি হইল কিনা? সহজ সরল ভাষায় আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যে কোনো মুমিন হওয়ার দাবিদারের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা তা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের ইমানকে মাপ কাঠি রাজ্য করে দিয়েছে। দেখলো এরা ইমান দিয়ে যদি মাপ কাঠি মেনে নিলে তো আমরা আসল রূপ ধরা হয়ে যাই, কারণ এরা তো আন্তরিকভাবে রসুলকে বিশ্বাস করে, আমরা তো আন্তরিকভাবে বিশ্বাসই করি না। এরা ইমান যদি মাপ কাঠি হয় তো ওই লাগানো হওয়া লাগবে, আমরা তো ওই লাগানো রাজি না। আমি কথা কথা ভাগ কাটাই তো কি লাগান জবাব দেয় কয় قالوا أنؤمن كما آمن السفهاء يقول بيكو فردول بيكو فردول ريمان ريمان ريمان ريمان الشوتي كتا جاسي يرمى فكاتي من ايجو بارين يقول كتا قوي صحابة يكرم بولي بيكو فردول حديث شريف حضرت رسول كريم صلى الله عليه وسلم فرمان أمر من هذه سورة الفاتحة ইহদিন সিরাত আল মুস্তাকিম আয়াতের তফসিরের অধীনে আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি, আজকে শুধু সংক্ষেপে স্মরণ করাইয়া দিই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আমার উম্মত মুসলমানের 73 জনে বিভক্ত হবে, এর মধ্যে 72 জন হবে জাহান্নামী, একটা মাত্র মুসলমানের দল হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন একটা মুসলমানের বেস্তি দলের পরিচয়টা কি? একটা মাত্র মুসলমানের দল যে বেস্ত সর্বমোট মুসলমানের দল শত ধর্ম আল্লাহ রসুল, এর মধ্যে কটা দল বেশি? সাহাবায়ে কেরাম বলেন কি একটা দলের পরিচয় কি? জবাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি আসহাব, আমার তরিকা আর আমার সাহাবায়ে কেরামের তরিকা যাদের অনুসরণীয় আদর্শ হবে, যারা স্বীকার করবে রসুলের তরিকা আমাদের আদর্শ, সাহাবায়ে কেরামের পথ পন্থা আমাদের আদর্শ, একমাত্র তারাই হবে বেহেস্তি দল। হাদিসের ভাষা পরিষ্কার ভাষা আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি, শুধু আমার তরিকা বলেন নাই, আমি যে পথে চলছি ই পথে চললে ওই বেহেস্তি দল হবে, এইভাবে আল্লাহ রাসূল বলছেন না, বলছেন আমার হক আর আমার সাহাবাগণের হক, এই দুইটা জিনিস নির্ধারণ করে দিলেন যে এই দুইটা জিনিস মিলাইয়া যারা ইসলাম ধর্ম ভালো পথ অবলম্বন করবে এরা হবে বেহেস্তি দল। কষ্ট রাখতে পারে রসুলের ভত অবলম্বন করলে আবার সাহাবাগণের ভত অবলম্বন করার দরকার পাই না, যা প্রশ্ন রাখতে পারে স্বাভাবিক দরকারটা কিটা বিস্তারিত আলোচনা পরে হবে, এখন শুধু একটা উদাহরণ আমি একটা দেখে দিই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কিছু কাজ করেছেন যেইগুলি উম্মতের জন্য অনুসরণীয় হইতে পারে না, এবং বহু খান আছে রসুলের জীবনে যা উম্মতের জন্য অনুকরণীয় হইতে পারে না, যেমন আল্লাহ রসুল এবাত্রে নয় বিবি রাখতেন, বিবি রসুলের জিন্দগির এই ঘটনাটা উম্মতের জন্য অনুকরণীয় হইতে পারে? তাহলে রসুলের জীবনের কোন অংশ উম্মতে অনুকরণ করবে আর কোন অংশ উম্মতে অনুকরণ করবে না, যে সাব্যস্ত করার একমাত্র মাপকাঠি হইলেন সাহাবায়ে কেরাম। রসুলের জীবনের যে কাম সাহাবায়ে কেরামে অনুকরণ করেছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা সেই কামের অনুকরণ করতে হবে, রসুলের জীবনের যে কামে যে কাজে সাহাবায়ে কেরাম অনুকরণ করেন নাই ওই কাম রসুলের জিন্দগির ওই কাজ কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের জন্য অনুকরণীয় হবে না। তখন কলকাতায় যাব রসুলের জীবন ওই আদর্শের জন্য যথেষ্ট না, কোন কাম অনুকরণীয় আর কোন কাম অনুকরণীয় না, যাতায়ের জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি, যাতায়ের জন্য সাহাবায়ে কেরাম। আল্লাহ মুনাফিকদেরকে যখন পরিষ্কার ভাষায় কথাটা বলে দিলেন মুনাফিকদেরকে যখন বলা হয় এই সমস্ত লোকে যেমন ইমান আনছে তেমন ইমান আনো, যেমন ইমান আনছে তেমন ইমান আনতে গেলে যেমন ইমান তারে মাপ কাটি মানে ইয়া নিজের ইমান তারে কেমন করা লাগবো, এটা এই যে কথাটা তখন দেখি রেখে যায় হেরার ইমান দিয়ে যদি আমরা ইমান মাফি, হেরার ইমান দিয়ে যদি মাপ কাটি মানে আর আমরা ইমান দিয়ে যদি ইটা দিয়ে আদা করি তাহলে এরার ইমানে আর আমরা ইমানে বেশ কম দ্বারা করবো, কথা বুঝা নিয়ে খাবো ই বেশ কম থেকে এখন দরাব রাখতে কি বাস্তব কি লাগান ওইটা হইলো দেহ কুফের দল, ইতার ইমান আমরা ইমানের সত্যতা দেখে জন্য মাপ কাটি মানে আমরা লাগি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার প্রতি সাহাবীগণ বেওকুফ না, যারা এদের ইমানকে নিজের ইমানের সত্যতা যাচাই এর মাপকাঠি বানাইতে রাজি না, আমি আল্লাহ বলছি তারা বেওকুফ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বহু আয়াতে সাহাবায়ে কেরামের গুণাবলী বর্ণনা করেছে। কিন্তু সাহাবায়ে কেরামের গুণ, সাহাবায়ে কেরামের গুণ হযরত, আমি আগে কি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাইরেক্ট ছাত্র সাহাবায়ে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে কি পড়াইছেন, কতদিন পড়াইছেন, পরীক্ষা হয়েছে কিনা, কে বলছেন পরীক্ষা, কিভাবে ভাস করছেন, এই প্রশ্নগুলির জবাব বুঝলে আপনারা বুঝে নিতে পারবেন সাহাবায়ে কেরাম রসুলের কেমন ছাত্র। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 23 বছর পর্যন্ত তার সাহাবায়ে কেরামে পড়াইছেন। কতদিন পড়াইছেন, যেদিন থেকে ওহিনাজিল আরম্ভ হয়েছিল সেদিন থেকে রসুল তার সাহাবিদারে ভরানি আরম্ভ করছিল। আর যতদিন পর্যন্ত রসুল দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত পড়াইছেন। ওহিনাজিল হওয়ার কথা কি, দুনিয়াতে ছিলেন কতদিন, এই দীর্ঘ 23 বছর রসুল তার সাহাবায়ে কেরামকে সরাসরি পড়াইছেন। কি পড়াইছেন, তিস্তারা কুরআন। রসুল 23 বছরে সাহাবায়ে কেরামকে তিস্তারা কুরআন পড়াইছেন। তখন পরীক্ষা লওয়ার দরকার নেই, পড়াই নিলি সারে না ফার্স্ট পেজ যাতে লেগে পরীক্ষা লাগে, যদি পরীক্ষা লোন এগারা রসুলের দুশ্মন এরা ইহাটা হওয়ার সুযোগ পাইব, তুমি পড়াইছো তুমি পরীক্ষা লিছো তুমি পাস করাইলে এটা সাজান কি সুযোগ পাইবনি। এই কারণে আল্লাহ বলেন রসুল কুরআন আমি পাঠাইছি আপনার কাছে, আর তারা আপনি পড়াইছেন, আপনারে পরীক্ষা লিতে দেবেন না, পরীক্ষা লিব আমি। আল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, রসুলের সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। ইমতিহান আল্লাহ, ইমতিহান অর্থ পরীক্ষা নিয়েছেন, ইমতিহান অর্থ পরীক্ষা, ইমতিহান আল্লাহ এদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ। রসুলে কি করছেন, আল্লাহ ভাবেন কুরআন সাহাবায়ে কেরাম রে পরীক্ষা নিয়েছেন সে আল্লাহ। তখন দেখিলে এই ফলাফল কিতা পরীক্ষা পর্যন্ত চাইলাম পরীক্ষার ফলাফল। আল্লাহ বলে السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলেন এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আনসার মুহাজির তথা সমস্ত সাহাবায়ে কেরাম, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সকলের শীর্ষে, মানে সেকেন্ড ডিভিশন, সকলের শীর্ষে মানে ফার্স্ট ডিভিশন। এই উম্মতের মধ্যে যত যত মুমিন মুসলমানে কিয়ামত পর্যন্ত আল্লাহর পরীক্ষার সম্মুখীন হবে আর ভাস করবে, এরা কেউ সেকেন্ড ডিভিশন হইতে পারে, কেউ থার্ড ডিভিশন হইতে পারে, কেউ আরো কিছু হইতে পারে, কিন্তু আমার নবীর সাহাবীরা যে আমি পরীক্ষা নিলাম, আল্লাহ বলেন সাবিকুন এরা প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীও শুধু কোন রকমের প্রথম শ্রেণী না, আল্লাহ বলেন সন্তোষজনক প্রথম শ্রেণী। কেমন সন্তোষজনক, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট হইয়া গেলাম। রসুলের 23 বছর 30 পারা কুরআন সাহাবায়ে কেরামে পড়াইছেন, যদি রসুলের নিজেই পরীক্ষা লইয়া হইতেন তাহলে তোমরা হলই বাস, যারা রসুলের দুশ্মন এরা একথা হওয়ার সুযোগ পাইল না, নিজে হরাইছ নিজে পরীক্ষা লিখো আর নিজেই হলে আনে ঘরে ভাস করাই দিলে। আল্লাহ বলেন পরীক্ষা আমি লিখুন, লইছেন পরীক্ষা, আশ্চর্য হইবেন আপনারা আল্লাহ এই 30 পারা কুরআনের পরীক্ষা যে রসুলের ছাত্ররা হাত থেকে লিখুন, প্রশ্ন মাত্র একটা, প্রশ্ন কতটা দেখেন, প্রশ্নটা কি তাই আল্লাহ কুরআন উল্লেখ করে উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। প্রশ্ন কইল তোমাদের অন্তরটা ভরে জানি কিতা পরে যা অন্তর পরে যা পরে যা মানে আল্লাহ নিষিদ্ধ পথে চলতে রাজি না, এটার নাম পরে যা পরেজদার মানে আল্লাহ নিষিদ্ধ হতে চলতে রাজি না, তার নাম পরেজদার। নিষিদ্ধ হতে চলতে রাজি ওইতো আর না ওইতো, কিতা দিয়া অন্তর দিয়া। তাহলে এই পরীক্ষার অঙ্গ কোনটা? আমরা ছাত্রে পরীক্ষা দেয় লেখে, অন্তর দিয়া লেখে না আতে লেখে? আল্লাহ বলেন এটা আতে লেখা আর মুখে পড়ার পরীক্ষা না, তাহলে দিলের পরীক্ষা। আমি যখন দিলের খবর জানি পরীক্ষা দিল থাকিল, যারা দিলের খবর জানে না এরা মুখে মুখে দিগাইয়া পরীক্ষা লয়, যারা দিলের খবর জানে না এরা আতে লেখাইয়া পরীক্ষা লয়। আমি মুখে জিগাইতাম কি তার আতে লেখাইতাম কি, আমি দিলের খবর জানি আমি ওখানে পরীক্ষা লাগে। তোমরা অন্তর নি করে যা, এই যে তোমার পরীক্ষার সাবজেক্ট, এই পরীক্ষা সমস্ত মুসলমান উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, কোন রকমে নয়, সন্তোষজনক। কি পরিমাণ সন্তোষজনক? আল্লাহ আয়াতে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, তোমরা পরীক্ষা এমন সন্তোষজনক ভাবে তোমরা আমি আল্লাহর পরীক্ষা পাশ করছো যে আমি আল্লাহ তোমাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলাম। কিয়ামত পর্যন্ত যদি কোন মুনাফিকে আর তোমরা যে নিন্দা করে থামাইতো না, সাত বিঘের আমি দিলাই কথা বুঝে চিনি যাবো। কিয়ামত পর্যন্ত এখন যত মুনাফিকে সাহাবি নিন্দা করো, আল্লাহ বলেন সাত বিঘের দিলাইছি, আর নিন্দা আর থামাইতো না। এই জন্য মুনাফিকদের চরিত্র বর্ণনা করে আল্লাহ বুলাহারি করে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ মুনাফিকদেরকে যখন বলা হয় সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনো, হয় বেউকুফের ইমানের মতো ইমান আনি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম কেরা যারা বেউকুফ বলে তারা বেউকুফ। কারণ আমার নবীর সাহাবাগণের অন্তরের পরীক্ষা আমি নিয়েছি, সমস্ত দুনিয়াবাসীর মধ্যে আমার নবীর সাহাবাগণের অন্তর সবচেয়ে বেশি সরল। এক হাদিসে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে থাকতে মানুষ যখন দুনিয়াতে কোন আদমের বংশের কেউ তখন আসবে না, দুনিয়াতে খালি রু আয় না শরীর সহ, রুহের জগতে শরীর সহ থাকে না খালি রু, ও খালি রু যখন আছে যখন শরীর গঠন হয়েছে রুহের জগতে, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের মধ্যে যেই রূহটা বেশি পবিত্র, যেই রূহটা সর্বশ্রেষ্ঠ, এই রূহওয়ালাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইলাম। আর নবী রাসূল বাদে বাকি সমস্ত আদম সন্তানের মধ্যে যেই সমস্ত রূহদেরকে আমি সবচেয়ে বেশি পবিত্র হইলাম, তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা হিসাবে নির্বাচন করলাম। ইহাদের বুঝি তাহলে হোকা সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মেয়ে একেবারে আদম আল ইসলাম থেকে লইয়া দইয়া, আদম আল ইসলাম থেকে নিয়া নূহ আল ইসলামের জমানা লইয়া, ইব্রাহিম আল ইসলামের জমানা লইয়া, মুসা আল ইসলামের জমানা লইয়া, ঈসা আল ইসলামের জমানা লইয়া, আপনারার জমানা লইয়া, কিয়ামত পর্যন্ত হল জমানা লইয়া, নবীগণের পরে আর যত মুমিন মুসলমান আছে, আল্লাহর রসুল বলেন, আল্লাহ বলেছেন সমস্ত দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মধ্যে যাদের অন্তর সবচেয়ে বেশি পবিত্র ছিল রুহের জগতে থাকতেই, আল্লাহ শুধুমাত্র তাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর হাতে গড়া ছাত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন। কাজেই কিয়ামত পর্যন্ত যত মুনাফিকে মুনাফিকি করব, কোন মুসলমানে যেন কোন মুনাফিকের মুনাফিকি কারণে দুকা না খায়, এখানে কোরআনে আল্লাহ সাহাবায়ে কেরামের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, সাহাবায়ে কেরামের যোগ্যতা সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কাজেই সাবধান মুমিন মুসলমানেরা, কোন যুগেও তোমরা মুনাফিকের চক্রান্তে পড়িয়া দুকায় পড়িও না, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহজ সরল সবচেয়ে বেশি পরহেজগার আন্তরিকভাবে পরহেজগার হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম। এই সামান্য আলোচনা হইল আজকে ওই মুনাফিকদের চরিত্র সম্পর্কে। এর মধ্যে তিনটা চরিত্র প্রধানত আলোচনা হইল, মুনাফিকদের একটা চরিত্র হইল একদল মুসলমানদের আরেকদল মুসলমানের বিরুদ্ধে চেহাইয়া দিল, আরেকটা চরিত্র হইল নবীর বিবিগণদের কলঙ্কিত করা, আরেকটা চরিত্র হল সাহাবায়ে কেরামদের দোষী সাব্যস্ত করা। এইগুলি মুনাফিকের চরিত্র। এইগুলি যদি আমরা ভালো রকম বুঝতে পারি আর স্মরণ রাখতে পারি, কোরআনের অনেক আয়াত বোঝাও সহযোগ, আর অনেক ক্ষেত্রে ইমানের কঠিন পরীক্ষার সময় পাশ করা নির্ভতে লিয়ে যাওয়া সহযোগ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হায় আল্লাহ তাকবীর আলম, ইয়া আল্লাহ তোমার পবিত্র কালামের মর্ম বাণী আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং সেই আলোকে আমাদের জীবন আলোকিত করার তৌফিক দান করো। হায় আল্লাহ আমাদের সমস্ত দিন গান্ডে হেদায়ত করো, ইয়া আল্লাহ আমাদের সমস্ত মধ্যে গান্ডে নাজাত দান করো, ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করবেন প্রত্যেকের নিয়ে দোয়ারে কবুল করে, ইয়া আল্লাহ আমরা যারা যত রকমের আশা ভরসা নিয়ে তোমার কাছে হাত উঠাইছি প্রত্যেকের নিয়ে ঘোষণারে কবুল মঞ্জুর করো, আমাদের মধ্যে যারা বেমারি আছেন তাদেরকে আরোগ্য দান করো, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাব দূর করো, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধ করে, আমাদের মধ্যে যারা সমস্যা জড়িত আছেন তাদের সমস্যার সমাধান করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুর্গা সালাম মুহাম্মদ রসুল্লাহ সুন্দর রোজা শরীফে পৌঁছায় দাও, ইয়া আল্লাহ তোমার রসুল আর তোমার রসুলের সাহাবায়ে কেরামের অনুসারী হিসাবে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين সূরাতুল বাকারার দ্বিতীয় রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রুকুটা জুড়েই শুধুমাত্র মুনাফিকদের আলোচনা করা হয়। যারা ইসলাম ধর্মের বিধিবিধান বিশ্বাস করে না এবং সরলভাবে বলে বিশ্বাস করি না, তারা মুসলমান সমাজের জন্য তত ভয়ঙ্কর নয়, তত ক্ষতিকর নয়। যারা মুখে বলে বিশ্বাস করে অথচ অন্তরে বিশ্বাস করে না, তারা যত ভয়ঙ্কর যত ক্ষতিকর। এই জন্য পরিষ্কার ভাষায় যারা বলে যে আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি না, এদের আলোচনা আল্লাহ দুই আয়াতে শেষ করে দিয়েছে। আর যারা মুখে বলে বিশ্বাস করি অন্তরে বিশ্বাস করে না, এদের ব্যাপার আলোচনা করেছেন দীর্ঘ একটা রুকু পর্যন্ত। সূরাতুল বাকারার দ্বিতীয় রুকুর প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র মুনাফিকদের ব্যাপার আলোচনা করা। গতদিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করা, এর আগের দিন মুনাফিকদের উদ্ভব কিভাবে হইল, কখন থেকে হইল, কেন হইল, তার ইতিহাস আলোচনা করা। গতকাল মুনাফিকদের চরিত্রের আলোচনা সম্পর্কে বলা হয়েছে, তারা নিজেদেরকে নিজেরা মুসলমান পরিচয় দিয়া চুপে চুপে মুসলমানদের সমাজের সদস্য হইয়া গোপনীয়ভাবে মুসলমানদের ক্ষতি সাধনের চক্রান্তে লিপ্ত থাকে। মুসলমান সমাজের ক্ষতি সাধনের জন্য মুনাফিকেরা যে সমস্ত চক্রান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় করেছে, এর মধ্যে একটা চক্রান্ত হল একদল মুসলমানকে আরেকদল মুসলমানের বিরুদ্ধে দাঙ্গায় লিপ্ত করাইবার চেষ্টা করেছে। আরেকটা চক্রান্ত হল নবীর বিবিগণের চরিত্রে কলঙ্ক লেপনের অপচেষ্টা করেছে। আরেকটা চক্রান্ত হল সাহাবায়ে কেরামদেরকে দোষী সাব্যস্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই তিনটা চক্রান্ত বনি মুস্তালিক যুদ্ধের মধ্যে পরিষ্কার হয়ে আছে। বনি মুস্তালিক যুদ্ধের পরিসমাপ্তিতে মুরাইসি নামক কুয়ার পানির ব্যবহার নিয়ে আর দুই সাহাবির মধ্যে একটু দ্বন্দ্ব হওয়াকে কেন্দ্র করে আনসার সাহাবায়ে কেরামদেরকে মুহাজির সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছে। পথের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইস্তেঞ্জায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে তার সম্মানিত লোকেরা আনসার মুহাজির যারা অসম্মানিত তাদেরকে বিতাড়িত করতে হবে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দেওয়ার পর আল্লাহর রাসূল এক পর্যায়ে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এমন কথা বলেছ, সে কসম খাইয়া বলল যে আমি এই কথা বলি নাই, যায়েদ ইবনে আরকাম আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। লক্ষণীয় ব্যাপার হল যায়েদ ইবনে আরকাম সত্যই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলেন না, সে মিথ্যা কসম খাইছিল। তাহলে একজন সাহাবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ এটা কি সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করার ষড়যন্ত্র নয়? এটাও মুনাফিকদের একটা চরিত্র। রসুলের সাহাবাগণকে দোষী সাব্যস্ত করার ষড়যন্ত্র করা এটাও মুনাফিকদের চরিত্র। রসুলের বিবিগণের চরিত্রে কলঙ্ক লেপন করা এটাও মুনাফিকদের চরিত্র। একদল মুসলমানকে আরেকদল মুসলমানের বিরুদ্ধে খেপাইয়া তোলা এটাও মুনাফিকদের চরিত্র। এই তিনটা চরিত্র বনি মুস্তালিক যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে ধরা হয়েছে। এরা যখন মুমিনদের কাছে আসে তখন বলে আমরা তোমাদের মতবাদে বিশ্বাসী, যখন বেদিনদের কাছে যায় তখন বলে আসলে আমরা মুমিনদের মতবাদে বিশ্বাসী নই, আসলে আমরা তোমাদের দলের অন্তর্ভুক্ত। মাঝে মধ্যে মুমিনদের কাছে যায় তাদেরকে নিয়ে কিছু উপহাস করার জন্য, কিছু তাৎসামস্কারী করার জন্য, যে লোকটা আপনার মতবাদে বিশ্বাসী নয় সে যদি মিশামিশি আপনাকে বলে আমি আপনার মতবাদে বিশ্বাসী, আর আপনি যদি তাকে সরল মনে বিশ্বাস করেন এদের তার পক্ষ থেকে আপনার সাথে মস্কারি করা হবে। এই চরিত্রের প্রতিবাদে যখন এদেরকে বলা হয় ইদা কিল লাহুম লা তুফসিদু ফিল আরজ, আল্লাহ বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর জমিনে দাঙ্গা সৃষ্টি করো, আল্লাহর জমিনে ফিতনা দিও না, ফসাদ করিও না, তখন তারা জবাব দেয় কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফিতনা করার পক্ষে নাই, আমরা ফিতনা মিটাইবার পক্ষে। এই যে দাবিটা মুনাফিকরা উত্থাপন করল যে তারা ফিতনা করার পক্ষে নয়, তারা ফিতনা মিটাইবার পক্ষে, এই দাবির পক্ষে তাদের যে যুক্তিটা সেটা হল আমরা একবার মুমিনদের কাছে আসি আর একবার বেদিনদের কাছে যাই। কি জন্য? মুমিনে আর বেদিনে একটা মতবিরোধ চলছে, আমরা পৃথক পৃথক ভাবে উভয় দলের কাছে যাই এই মতবিরোধটা কোন রকম নিরসন করার উদ্দেশ্যে। মুমিনদের কাছে গিয়ে তাদেরকে বুঝাই, মত বিনিময় করি, বেদিনদের সাথে তাদের মতবিরোধ মীমাংসার কি ব্যবস্থা করা যায়। আবার বেদিনদের কাছে গিয়ে তাদের সাথে মত বিনিময় করি এই মর্মে যে মুমিনদের সাথে তাদের মতবিরোধের নিরসন কিভাবে করা যায়। এগুলি বাস্তব কথা নয়। আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, মুমিনদের কাছে এসে বলে না যে বেদিনদের সাথে মতবিরোধের নিষ্পত্তি কিভাবে করা যায়, এর আলোচনার জন্য সেটা বলে না। বেদিনদের কাছে গিয়ে আসলে এই কথা বলে না যে মুমিনদের সাথে তোমাদের মতবিরোধ নিরসন করার ব্যবস্থা করার জন্য সেটা বলে না। বলে কি? আল্লাহ বলেন তারা বেদিনদের কাছে গিয়ে বলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু কালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মা'আকুম। বেদিনদের কাছে গিয়া বলে যে আমরা আসলে তোমার দলে, তার দলে মাঝে মাঝে যাই কিছু নস্কারি করা লাগে। এটা ফিতনা মিটাইবার কথা না ফিতনা লাগাইবার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। কয় ফিতনা মিটাইবার কথা, আসলে ফিতনা লাগাইবার কথা। এটাও মুনাফিকদের একটা চরিত্র। বাকি রইল এখানে প্রসঙ্গক্রমে একটা আলোচনা যে হক এবং বাতিল এই দুই মতবাদের কারণে দুই দল মানুষের মধ্যে যখন মতবিরোধ সৃষ্টি হয় তখন সরল মানুষরা যারা সত্য মতবাদে বিশ্বাসী তাদের পক্ষে বাতিল মতবাদীদের সাথে সদ ব্যবহার করার বিধান আছে। ইসলামী আদর্শ মোতাবেক বাতিল মতবাদীরা যত জঘন্যতম বাতিলই হোক না কেন ব্যক্তিগতভাবে তাদের সাথে সদ আচরণ করতে কোনো বাধা। আপনারা বিভিন্ন ঘটনাগুলিতে শুনে থাকবেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে বেদিন কাফিরের সাথে অসদ ব্যবহার করতেন না, সদ ব্যবহার করতেন না। এটা মানবতার দাবি, এটা ইসলামের আদর্শ। একজন পাক্কা মুমিন ইমানদার একজন সরাসরি বেঈমানের সাথে ব্যক্তিগতভাবে অসদ ব্যবহার করা ইসলামের আদর্শ নয়, এটা মানবতার দাবি নয়। তার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে, তার জন্য সদ ব্যবহার করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। হইতে পারে এই মুমিনের সদ ব্যবহারের কারণেই ওই বেদিন মুমিন হইয়া যেতে পারে। হুদাইবিয়ার সন্ধির ফলাফল এই দাঁড়াইছিল, হিজরত করনে ওয়ালা মদিনার মুসলমানেরা মক্কার অমুসলমানদের সাথে যখন সদ ব্যবহার করতে লাগল, মুসলমানদের সদ ব্যবহারে আকৃষ্ট হইয়া মক্কাবাসী মূর্তি পূজারীরা মুসলমান হইয়া গেছে। যেমন একটা ঘটনা হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে একটা ঘটনা, যারা হিজরত করে মদিনা শরীফ চলে গেছিলেন তারা যখন হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে মক্কাবাসী কুরাইশ বংশের লোকদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হইল, এই সময় ও কিছু দুর্বল নিরীহ মুসলমান মক্কায় অবস্থান করতেছিলেন। যখন দশ বৎসর মেয়াদী চুক্তি সম্পাদিত হইল তখন মক্কার কোন কোন দুর্বল মুসলমান রসুলের খেদমতে আবদার করলেন, আপনারা এই হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে একটা শর্ত আরোপ করেছেন, আগামী দশ বৎসরের ভিতরে মক্কার কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনা শরীফ চলে যায় তাহলে মদিনাবাসী মুসলমানেরা তাকে আশ্রয় দিবে না। অথচ আমরা নিরীহ দুর্বল, আমরা ইসলাম গ্রহণ করার কারণে মক্কাবাসী আমাদের উপর জুলুম অত্যাচার করে। দশ বৎসর এর ভিতরে আমরা মদিনায় আশ্রয় পাইতে পারবো না, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মর্ম এই দ্বারায় যে মক্কাবাসী আমাদেরকে আরো দশ বৎসর পর্যন্ত জুলুম অত্যাচার করতে পারবে। কাজেই হে আল্লাহ রসুল, আপনি অনুগ্রহ পূর্বক আমাদেরকে আপনাদের দলভুক্ত করার পরে চুক্তিতে স্বাক্ষর করুন। মক্কাবাসী জানাইল, এদেরকে যদি আপনার দলভুক্ত করেন তাহলে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নিরীহ মুসলমানদেরকে বলে দিলেন, চুক্তিটা তোমাকে সাজায় আর তোমাকে রাহা করে। উভয় সংকট, তোমাকে আল্লাহর হাওলা করলাম, তোমাকে যেন এবার জুলুম অত্যাচার না করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ করে। শেষ পর্যন্ত এদেরকে ছাড়াই চুক্তি সম্পাদন হয়ে গেল। কয়েকজন নিরীহ মুসলমান তারা মদিনাবাসী মুসলমানের কাছে আশ্রয় না পাইয়া এবং মক্কাবাসী মুশরিকদের জুলুম অত্যাচার সহ্য করতে না পারিয়া তারা মক্কা থেকে সিরিয়ার বাজারে আসা যাওয়ার পথের পাশে একটা দূষণ ঘাটি দিয়া করে। মক্কার লোকেরা যখন ওই পথে সিরিয়ার বাজারে আসা যাওয়া করত তখন তাদেরকে রাস্তায় হামলা করে তাদের ধন সম্পদ লুণ্ঠন করে। এই সূত্রে তারা মক্কাবাসীর বেশ কিছু উট এক কাফেলার থেকে লুণ্ঠন করে রাখছিলেন। এই সংবাদ যখন মক্কাবাসী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে পেশ করল তারা এক সংকটে পড়ল। সত্যটা আমরাই আরোপ করেছি, দশ বৎসরের ভিতরে মক্কার কোন নূতন মুসলমানকে মদিনায় আশ্রয় দেওয়া যাবে না। এরা মদিনায় আশ্রয় না পাইয়া এবং আমাদের জুলুম অত্যাচার সহ্য করতে না পারিয়া আমাদের রাস্তার মধ্যে গাঁঠি বাঁধেছে। আমাদের এই কৃতকর্মের পর এটা বুঝতে পারিয়া তারা রসুলের কাছে এই সত্যটা বাতিল করার জন্য প্রস্তাব নিয়ে গেল। এই একটা শর্ত বাতিল করে দেওয়া হোক এই চুক্তি নামা থেকে। কোন শর্তটা? মক্কার কোন নতুন মুসলমান মদিনায় গিয়ে আশ্রয় পাইবে না, এই শর্তটা বাতিল করে দেওয়া হোক। কারণ এই শর্ত থাকার কারণে এই নতুন মুসলমানেরা মদিনায় আশ্রয় না হইয়া রাস্তার মধ্যে মক্কাবাসীর উপর হামলা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, চুক্তি নামা ঠিক রাখিয়া একটা শর্ত বাতিল করা যাবে, বাতিল করলে গোটা চুক্তি বাতিল করতে হবে, আর বলবৎ রাখলে সমস্ত শর্তাবলী বলবৎ রাখতে হবে। এমন অবস্থায় মক্কাবাসী তাদের নিজেদের আরোপিত শর্তের কারণে বিপাকে পড়ল। তারা জানাইল, এই সমস্ত নতুন মুসলমানদের হামলার কারণে আমাদের সিরিয়ার বাজারে আসা যাওয়া কঠিন হয়ে দাঁড়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সমস্ত নয় মুসলিমদের কাছে জানাইয়া দিলেন, মক্কাবাসীর সাথে আমাদের শান্তির চুক্তি হয়েছে, কাজেই তাদের সাথে তোমরা শান্তি ভঙ্গকারী কোন আচরণ করতে পারো না, ব্যবহার করতে পারো। তাদের যে সমস্ত ধন সম্পদ তোমরা লুণ্ঠন করেছ, তাদের কাফেলার যত উট তোমরা লুণ্ঠন করেছ সবগুলি তাদেরকে ফিরাইয়া দাও। রসুলের নির্দেশ পাইয়া এই সমস্ত নয় মুসলিমগণ মক্কার যাদের যত উট লুণ্ঠন করছিলেন তাদের সবাইকে সংবাদ দিয়ে আনলেন এবং তাদের লুণ্ঠিত উট ফিরাইয়া দিলেন। তারা জিজ্ঞাসা করল, তোমরা আমাদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মদিনায় গিয়া স্বজাতির কাছেও আশ্রয় পাইলে না, আমাদের জুলুমের কারণে মক্কায় থাকতে পারবে না, এই সমস্ত অত্যাচারের পরে আমাদের যত সামান্য সম্পদ লুণ্ঠন করতো এগুলি আবার স্বেচ্ছায় ফিরাইয়া দিতে চাও কেন? তারা বললেন, এটা আমাদের নবীর নির্দেশ, তোমাদের সাথে শান্তি ভঙ্গকারী কোন আচরণ করা যাবে, এটা ইসলামের আদর্শ। এই কথা শোনার সাথে সাথে মক্কাবাসী যাদের লুণ্ঠিত সম্পদ ফিরত পাইল তারা মুসলমানদের এই আচরণের কারণে তারা কলেমা করে মুসলমান হল। এই ঘটনা এর জ্বলন্ত প্রমাণ। কোন মুসলমান যদি বেদিন কাফিরের সাথেও ইসলামী আদর্শ মোতাবেক সদ্ব্যবহার করতে পারে, এই সদ্ব্যবহারকারী বেদিন কাফির মুসলমান হওয়ার কারণ হইয়া দাঁড়াইতে পারে। এজন্য ইসলামের আদর্শ হল বেদিন কাফিরদের সাথেও ব্যক্তিগতভাবে অসৎ ব্যবহার করা যায়, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। কাজেই প্রশ্ন রাখে মুনাফিকের আগে একবার মুসলমানদের কাছে আসে আর একবার অমুসলমানদের কাছে যায় আর বলে আমরা ফিতনা চাই না, আমরা একটা আপোষ নিষ্পত্তি চাই। এই ধরনের আপোষ নিষ্পত্তির চেষ্টা করা, যদিও মুনাফিকরা আসলে আপোষ নিষ্পত্তি নয়, তারা পরিষ্কার কথায় বলে দিয়েছিল যে আমরা ঠাট্টামস্কারী করার জন্য মুমিনদের কাছে যাই। মুনাফিকদের এই কথাটা সরল ছিল না, কিন্তু বাস্তবে যদি কোনো মানুষ বাতিল পন্থীদের কাছে আসা যাওয়া করে সব ব্যবহার করে, এটা ইসলামী আদর্শ মতে দূষণীয় নয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষপাতী থাকবে এবং বাতিলের বিরোধী থাকবে। বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করি। সমাজে যে সমস্ত মুসলমানেরা আছে, এরা যদি সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথে সদ ব্যবহার করে, এই সদ ব্যবহার করাটাই ইসলামের আদর্শ। কিন্তু সদ ব্যবহারের একটা সীমারেখা আছে, একটা গণ্ডি আছে। যতক্ষণ পর্যন্ত সদ ব্যবহারের গণ্ডি সংরক্ষিত থাকবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো বাতিলের সাথে, যে কোনো বিধর্মীর সাথে মুসলমানের সদ ব্যবহার করা, এটা প্রশংসনীয়। কিন্তু সদ ব্যবহারের গণ্ডিটা কি, সীমারেখাটা কি, এটা শনাক্ত করা বর্তমান সমাজের মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। কিছু মুসলমান এমন পাওয়া যায় যারা অমুসলমানদের সাথে সদ ব্যবহার করার কোন দায়িত্ব মনে করেন না, এটা ঠিক নয়। অমুসলমানদের সাথে সদ ব্যবহার করা ইসলামের আদর্শ, নবীর শিক্ষা। আর কিছু মুসলমান এমন আছেন যারা অমুসলিমদের সাথে সদ ব্যবহারের সীমা এতই প্রশস্ত করে নিয়েছেন, তাদের ধর্মীয় আচার আচরণে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত নিজেরা গিয়ে অংশগ্রহণ করে, মুসলিমদের সাথে ব্যক্তিগতভাবে অসৎ ব্যবহার করা যেমন ইসলামের আদর্শ নয়, তেমনিভাবে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করাও ইসলামের বিধান নয়। কাজে কাজেই সদ ব্যবহারের গণ্ডি কত, সদ ব্যবহারের সীমানা কতটুকু, এর মীমাংসা দিয়া মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সমাজের কার্যকলাপ পর্যন্ত তার গণ্ডি সীমাবদ্ধ থাকে। এক সমাজে বসবাস করতে গেলে সামাজিকভাবে যে সমস্ত আচার আচরণ আছে, এই সমস্ত আচার আচরণ অমুসলমানদের সাথে ভালো করতে হবে। কিন্তু তাদের মতবাদ যে বাতিল, এই মর্মে অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, তাদের মতবাদের সাথে অংশগ্রহণ করা যাবে। কাজেই মুসলমান সমাজে বসবাসকারী কোন হিন্দুর সাথে কোন মুসলমানের ব্যক্তিগতভাবে ভালো ব্যবহার করতে পারে, ভালো ব্যবহার করাটাই ইসলামের আদর্শ। তাই বলে হিন্দুদের পূজায় মুসলমান অংশগ্রহণ করতে পারে, একটা সদ ব্যবহারের একটা নির্ধারিত সীমানা আছে কি নাই, একটা গণ্ডি আছে কি নাই। কিন্তু আমার মনে হয় বর্তমান সমাজের অনেক মুসলমানদের মধ্যে সেই সীমারেখা নাই, সেই সীমারেখা উঠাইয়া দেওয়া হয়। বর্তমান সমাজের বহু মুসলমান এমন আছেন যারা হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে তাদের সাথে সদ ব্যবহারের অংশ মনে করে। এটা ইসলামের নির্ধারিত সীমারেখা ঠিক রেখা সদ ব্যবহার হইল না, ইসলামের সীমারেখা লঙ্ঘন করিয়া সদ ব্যবহার হইল, এটা হারাম। বাকি রইল যে সমস্ত মুসলমানেরা অমুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এদের মধ্যে আবার প্রধানত দুই শ্রেণী আছে। এক শ্রেণী আছে মনে মনে বিশ্বাস করে যে ইসলামের ধর্মীয় অনুষ্ঠান সঠিক, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান বাতিল, আমরা অংশগ্রহণ করেছি শুধু তাদের সাথে সদ ব্যবহারের জন্য। এক শ্রেণীর হিন্দুদের পূজায় অংশগ্রহণকারী মুসলমানের, এক শ্রেণীর মুসলমানের এই ধারণা আছে, আমরা পূজা পূজার মধ্যে অংশগ্রহণ করছি, পূজার মিঠাই খাই ভালো, পূজারে আমরা সত্য ধর্ম মনে করি না, এক শ্রেণীর মুসলমান এরকম আছে, এদের অংশগ্রহণ করাটা হারাম, অংশগ্রহণ করাটা হারাম। জি ভাই, হিন্দুদের পূজার মিঠাই খাওয়া মুসলমানের জন্য হারাম। পূজা ছাড়া কোন হিন্দু শুধু সৌজন্যমূলক ভাবে যদি কোন মুসলমানদের মিঠাই খাওয়ায় তা খাওয়া হারাম। বেশ কমাতে নি, ব্যক্তিগত ভাবে কোন হিন্দু যদি কোন মুসলমানের সাথে সৌজন্যমূলক আচরণের জন্য মিঠাই খাওয়ায় আর পূজার অনুষ্ঠানে নিয়া যদি মিঠাই খাওয়ায়, দুই মিঠাই এক সমান নেই। বর্তমান শহরের অনেক মুসলমানের দুই মিঠাই এক মিঠাই জানাই। মুসলমানদের আর্থিক অনুদান মুসলমানেরা দুই শর্তে গ্রহণ করতে পারে। এক শর্ত হইল যে অংশটা অনুদান দিচ্ছে এই অংশটা নিজের জানা মতে কোন অবৈধ উপার্জন না হওয়া চাই। জানে একজন হিন্দু আরেকজনের কাছ থেকে লুণ্ঠন করে আনছে একশো টাকা, আইনে মিঠাই কিনছে কিনে মুসলমানরা দান করে দিচ্ছে। যদি জানো তাকে এইরকম যে আমার যে হিন্দু মিঠাই কিনে দিছে আমার সাথে সব ব্যবহার করার লাগে, এটা এটা লুণ্ঠনের চেহারা, তাইলে গ্রহণ করা হওয়া হবে। আর যদি জানে হিন্দুর ব্যবসায়ের পয়সা থেকে আমার মিঠাই কিনে দিছে তাইলে হালাল হওয়ার এক শর্ত হওয়া যায়। আর এক শর্ত হইল হিন্দু যদি মুসলমানকে কোনো অনুদান দেয় বৈধ উপার্জন থেকে, লক্ষ্য করতে হবে দেওয়ার উদ্দেশ্য দেখ, দেওয়ার উদ্দেশ্য যদি এই হয় যে আমি সমাজের একজন সদস্যের সাথে সদ্ব্যবহার করলে আমার সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবে, এটা দ্বিতীয় শর্ত। এই দুই শর্তে কোনো অমুসলমানের অনুদান মুসলমানে গ্রহণ করতে পারে। পূজার অনুষ্ঠানে না ব্যক্তিগত ব্যক্তিগত আচরণে, ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে কোন অমুসলমান যদি মুসলমানকে অনুদান দেয় দুই শর্তে গ্রহণ করতে পারে। এক নম্বর শর্ত, অনুদানের সম্পর্কটা বৈধ উপার্জন হইতে হবে। দুই নম্বরের শর্ত, এই অনুদানের মূলে তার উদ্দেশ্য হতে হবে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। আর যদি দুনিয়ার কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে দেয়, আমি যদি এই মুসলমানদের একশের মিষ্টি দিই যে মুসলমানের অমুক অন্যায় ব্যাপারে আমার পক্ষপাতিত্ব করবে, যেখানে ঘুষ বলা হয় সাধারণত, তখন বৈধ উপার্জন থেকে দিয়ে মুসলমানের জন্য সেই অনুদান গ্রহণ করা হলো হবে। যাই হোক, হিন্দুদের পূজায় যে সমস্ত মুসলমান অংশগ্রহণ করে এরা আবার দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মুসলমান মনে করে হিন্দুর পূজা পাইছি মিঠাই খাইতাম, আসলে এরা পূজা এটা ভুল বাতিল, এই মিঠাই খাওয়া হারাম। আরেক শ্রেণীর মুসলমানেরা মনে করে আমরা যেমন ঈদ করি আল্লাহরে খুশি করার লাগে, এরাও পূজা করে আল্লাহরে খুশি করার লাগে। মুসলমানে ঈদ করলে ঈদের কারণে আল্লাহ খুশি হইন, আর হিন্দুরা পূজা করলে পূজার কারণে আল্লাহ খুশি হইন। এই কথা মনে করিয়া কোন মুসলমান যদি কোন হিন্দুর পূজায় অংশগ্রহণ করে এই মুসলমান আর মুসলমান থাকে না। পূজার মিঠাই খাওয়া হয়েছে বলল, পূজার মিঠাই খাওয়া একটা হারাম আর একটা কুহুর। এক নিয়তে পূজার মিঠাই খাইলে হারাম হইব আর এক নিয়তে পূজার মিঠাই খাইলে কাফির হইব। কোন নিয়তে পূজার মিঠাই খাইলে হারাম হইব, মিঠাই খাইবার লাগে আইছি আসলে এরা অনুষ্ঠানটা বাকি, এই মিঠাই খাওয়া হারাম। আর যদি অনুষ্ঠান বাতিল না, আমি নামাজ করলে আল্লাহর কাছে যে পুরস্কার পাই, মহারা পূজা করলে হইতো আল্লাহর কাছে এই পুরস্কার দেব। এই কথা যদি মনে করে সে আর মুসলমান থাকতে পারে না, সে কাফির হয়ে যায়। কারণ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ বলেন ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একমাত্র ইসলাম ধর্মকে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য এবং পছন্দসই ধর্ম হিসাবে মনোনীত করে দিলাম। কাজে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে যদি কোন মুসলমান সঠিক মনে করে তাহলে কোরআনের প্রতি তার ইমান থাকে না, বিশ্বাস থাকে না, সে মুমিন মুসলমান থাকে না, কাহিল হয়ে যায়। অনুরূপ যে কোনো হকপন্থী যে কোনো বাতিলপন্থীর সাথে ব্যক্তিগতভাবে সৌজন্যমূলক আচরণ করবে, এটাই ইসলামের আদর্শ। কিন্তু অন্তরে বিশ্বাস থাকতে হবে হক কোনটা আর বাতিল কোনটা। হক আর বাতিলকে একাকার করে ফেলার জন্য যেই সদাচরণ করা হয় এটা আসলে সদাচরণ নয়, এটাই অসদাচরণ। মুনাফিকরা মুসলমানদেরকে আর কাফিরদেরকে একাকার করে ফেলার জন্য একবার মুসলমানের কাছে আসতো, একবার কাফিরদের কাছে যায়। আর কয় আমরা ফিতনা মিটাইতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আসলে এরা ফিতনা মিটাওরা না, এরা ফিতনা লাগাওরা। বাতিল পন্থীদের সাথে ব্যক্তিগত সদাচরণ করা এক জিনিস, আর হক বাতিলে একাকার করার চেষ্টা করা আরেক জিনিস। হক বাতিল কোনদিন একাকার হইতে পারে। আমাদের বর্তমান সমাজে এমন কিছু উদারপন্থী লোক পাওয়া যায় যারা একাকার করার জন্য প্রস্তাব করেন। হক আর বাতিল যেখানে দুইটা পথ ইতঃপ্রোত, এই দুই পথ অবলম্বী মানুষকে এক পথের প্রতীক বানাইবার জন্য বাহ্যিক দৃষ্টিতে চটকদার একটা যুক্তি পেশ করে যে প্রত্যেকেই যার যার দাবি কিছু সারো আর অপরপক্ষের দাবি কিছু মানো, তবু এটা একটা জঘন্যতম বিভ্রান্তিকর যুক্তি। এই যুক্তির বিভ্রান্তিটা বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করি। ধরেন আমাদের সমাজে একদল মুসলমান আছেন নামাজি, আর একদল মুসলমান আছেন বেনামাজি। নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান, দুই দল মুসলমানের মধ্যে দু দলের কর্মফল থাকা সঠিক, একদল সঠিক আর একদল বেটি, একদল সঠিক একদল বেটি। দল দুইটা রাখলে তো সমাজের একটা বিশ্রী বেশ সুন্দর, দল যতই প্রমাণে যায় অতই বাড়া। তখন নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান দুই দল না রাখি, আর হক দল মুসলমানদের একদল বানানি দরকার, এটা তো সুন্দর কথা। কিন্তু দুদলে একদল বানাইবার বিভিন্ন পথ হইতে পারে। সম্ভাব্য তিনটা ব্যবস্থা আছে দুই দলে একদল বানাইবার। এক নম্বর ব্যবস্থা হইল নমাজির দলে হলে যদি নমাজ খান সারি দেয় তবুও একদল বাড়ায়। দুই নম্বর পথ হইল নমাজির দলে ও সকল নমাজ সারত না, কিছু পড়বো আর কিছু সারব, আর বেনমাজির দলে ও সকল নমাজ সারত না, কিছু পড়বো আর কিছু সারব, তবুও একদল বাড়ানি যায়, যে দুই নম্বর পথ। আর তিন নম্বর পথ হইল নমাজির দলে এক হত্যের নমাজও সারবে না, সব বেনমাজির আর পাঁচত্বের নমাজই পড়তে হবে, তবুও একদল হইল। তাহলে দুই দল রে একদল বানাইবার ফটাফট বাড়িল তিন পথ। এক নম্বর পথ হলো হক পন্থী যারা আছে এরা হক সাইডে দিয়ে বাতিল হইয়া দেবো, তবু একদল হইল। আর এক পথ হল হকওয়ালারাও কিছু হক সারবো আর কিছু বাতিল লইব, আর বাতিলওয়ালারাও কিছু বাতিল সারবো আর কিছু হক লইব, তবু একদল হইব। তিন নম্বর পথ হল হকওয়ালারা এক বিন্দু হক সারবে না, বাতিলওয়ালারা ষোলো আনা বাতিল থাকতে হবে, তবু একদল হইল। সম্ভাব্য এই তিনটা পথ দুই দলে একদল বানাইবার। এই তিনটা পথের মাঝে আপনারা কত নম্বর পথের হকহাতি? তিন নম্বর পথের হকহাতি। কিন্তু আমি আপনারা জিগাইতাম চাই তিন নম্বর পথটা আমিরও হক না একতরফা, একতরফা প্রস্তাবে কোনদিন আপোষ মীমাংসা, তাই আপোষ মীমাংসা আপনারা করবেন কিলা না? আমাদের বর্তমান সমাজে যারা উদারতা দেখায় আর হয় ওখানে ওই কিছু সার দেও একদল হইয়া যাও, এই সমস্ত উদারওয়ালারা কেউ একদমিবার রূপরেখা বেশ করেন, একদমিবার রূপরেখা